যদি কিছু আমারে শুধাও, কি যে তোমারে কব, নীরবে চাহিয়া রব, না বলা কথা বুঝিয়া না, যদি কিছু আমারে শুধাও। আকাশ নত যুগে যুগে সঞ্জত, নীরবতায় অবিরত কথা বলে গেছে কত। ওই আকাশ নত যুগে যুগে সঞ্জত, নীরবতায় অবিরত কথা বলে গেছে কত। তেমনি আমার বাণী সৌরভে কানাকানি, তেমনি আমার বাণী সৌরভে কানাকানি, হয় যদি ভ্রমরাগ সে ব্যথা বুঝিয়া নাও, যদি কিছু আমারে শুধাও। যে তোমারে কব, নীরবে চাহিয়া রব, না বলা কথা বুঝিয়া না, যদি কিছু আমারে শুধা। কোনো মন্তরে বোবায়ে প্রাণের ব্যথা বোঝানো যেত গো তারে, অন্তরে অন্তরে যদি কোনো মন্তরে বোবায়ে প্রাণের ব্যথা বোঝানো যেত গো তারে, কবির কবিতা সবই তুলি দিয়ে আঁকা ছবি, কবির কবিতা সবই তুলি দিয়ে আঁকা ছবি, কিছু নয় তার কাছে এটুকু বুঝিয়া নাও, যদি কিছু আমারে শুধাও। কি যে তোমারে কব, নীরবে চাহিয়া রব, না বলা কথা বুঝিয়া না, যদি কিছু আমারে শুধাও।